بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবানি এ মিস্তাকুননে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম হামাকা খবরুম তিয়াবামি হুঙ্গে গাতং আতওয়জ্জে তিয়াবামি হুঙ্গে বের রাসকালাং গে হযরতুম হুজ্জাতে বুরহান আতওয়জ্জে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আইতি মান আল্লাহ তিয়াবামি হুনাব্বা ওয়া লিবিমে বায়ান বেগিন বা নূরে আল্লাহ ওয়াহী করবানি তিয়াবামি হুঙ্গে গাতা বুরহান হুজ্জাতে আতওয়জ্জে মুরাদ কি রাসূল আল্লাহ গে রাসূলাত তিয়াবামি হুঙ্গে গাতা আতওয়জ্জে এই তিয়াবামি হুম জাহিব কামুগে আন্দিরি কামুগে তিরেগে বানিকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে এককওয়ান্ত কামুগে নূর তিয়াবামি হুম নিরুব মাট্টাকা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাডাগে নামুগে কুরিগে মিস্তাকুম বি জাহিল কামুগে তিরেগা আমিল্লা নাসুতাকান আনিয়াবরি বাবাইকে গতুগা এভেস কাহালা হিদায়তের নেতি আদি এভেস কাহালা হিওলাফা মিহিং এ মিহুঙ্গে তেরেগা নিব্বাইগে গঠুগা এ মিহুং এরুগা থিবি এ হালাতুগা থিব্বা আল্লাহ সুবহান ওয়া তাআলা এ আন্দিরি বড়গণ্ডুগা তেরেং এ বা মিহুন নেরুমাট্টাকা একলাঙ্গে রাসূলাক ফনুবি তিয়া বা মিহুং গাতা বুরহান এ আতু জে বাহি আল্লাহুগে রাসূলা আদি এ রাসূলা এ হুগা আ মুজিজাইতা মি বুরহানুগে মুরাদাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূলায়া একলাঙ্গে এর রাসূলায়া দেবি মুজিজাইতা দেন আল্লাহ ওয়াহী করুন তিমাং আল্লাহ তিয়াবামি হুন্না বাওয়ালে বিমে বায়ান বেগেম বা নূরং এ বাহি কীর্তি গুরুয়া কীর্তি গুরুয়াং আল্লাহ নূরে গে গতুগা ওয়ানি বাওয়ালে বাফা এই কীর্তি গুরুয়ানু গে ওয়ানি হিদায়ে মিস্তাকুন্নাং হিদায়েতে গে গতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীর্তি গুরুয়াং ওয়ানি বাওয়ালে বাফা দেন আল্লাহ ওয়াহী করুন ওয়ানি ফা আম্মাল্লাযীনা আমানু বিল্লাহ আল্লাহং ঈমান বেজ্জে মিস্তাকুম আদি একলাঙ্গে দীনুগা বরগদেং হিফাহট্টে হিফেহট্টিমি হুম ওয়া আতাসামু বিল্লাহি আদি একলাঙ্গে দীনুগা বরগদেং হিফেহট্টিমি হুম দন্নাশে ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে রাহমাতুগে তেরিয়ং ইবামি হুম বদ্দওয়ানতে ওয়া ফাদলিন আদি একলাঙ্গে ফাদলুন্ত এরিকামুগে তেরিয়ং ইবামি হুম বদ্দওয়ানতে ওয়াইহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা আদি এবামি হুন একলাঙ্গে সিদাবেগেম বা মগ তেদমগু দক্কওয়ানে আল্লাহ ভাই কুরবানি মি বুরহান তিয়াবামি হুন গাল তিমাং আল্লাহ ফনু মাফাহুগা এবাহি একলাঙ্গে রাসূলা আদি তিয়াবামি হুন তিমাং আল্লাহ গুরুয়ান বাওয়ালে মাফাহুগা এয়া ঈমান বি মি হুন দন্নাশে আদি একলাঙ্গে এ দীনুগে শরীয়তুগা বরগদেন হিফেহট্টি মি হুন দন্নাশে এমি হুন নাং আল্লাহ ভাই কুরবানি তিমাং আল্লাহ রাহমাত লাব্বাওয়া হুশিমে আদি ধর্মবন্তে ওডিগান্নামা হুশিমে আদি সিদা বেগেম বা মগ তিমাং আল্লাহ এ বামি হুন হিদায়ত দাক্কাওয়া হুশিমে হদেন আল্লাহ ওয়াহী কুরবানি ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা কালিগ ফানা মিস্তাকুন দীনুগে মাসসালা তাকা বেহেগতুন সুওয়াল কুরবানতে খাস সাকো কালালা বেহেগতুন কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা কালিগ ফান বিদালওয়াহে আল্লাহ তিয়াবামি হুন কালালা বেহেগতুন বায়ান কদদেবানে কালালায়কি এই মিহাকু মারওয়া এরুগা এনাগে বাপ্পায়ে মাম্মায়ে আদি দারিয়াকুনুয়া মিহা মারওয়া হিন্দু এনাগে বাপ্পায়ে দারিয়াকু বাপ্পায়ে মাম্মায়ে আদি এভেস দারিয়াকুনুয়া মিহা এনে মিকানি কালাল আরাইবাহু আং হিনেক কামুগা ইয়াস ফির হিনেক কামুগা ইয়াস এহেন নামাস এনাগে এব্বাণ্ড এব্বা ফামি হুঙ্গে বাতিবি এব্বাণ্ড এব্বা ফামি হুঙ্গে বাতিবি মিহাকু মারওয়া এরুগা এনাগে বাপ্পায়ে মাম্মায়ে আদি দারিয়াকুনুয়া মিহা এহেন নামাস এব্বাণ্ড মি হুঙ্গে বাতিবি এনে মিকানি কালাল আল্লাহ ওয়াহী কুরবানি খালিগ ফানা খালালা বেহেগতুম মিস্তাকুন সুওয়াল কুরআনতে খালালা কুং গোতাক সুওয়াল এই ওয়ার্তা মুদালা বেহেগতুম এমি হুঙ্গে ওয়ার্তা মুদা দেন কিহিনেত্তো কুম্বায়েত্তো ওয়ার্তাওয়ান এমি হুং দু কফাদা মুদা ওয়ার্তাওয়ানি কুম্বায়েত্তো মিস্তাকুন সুওয়াল কুরআনতে এই দারিয়া কুস মাম্মা ইস বাপ্পা ইবেস নেং এনাগে দেন কুম্বায়েকাত্তো এমি হুঙ্গে মুদা তা কিহিনেত্তো বেহেনি এগোতে মিস্তাকুন সুওয়াল কুরআনতে আল্লাহ ওয়াহী কুরবানি খালিফান বিদালওয়াশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবামি হুন কালালা বেহেগতুগে বাহি এমিহুঙ্গে তারিকা মুদালা বেহেগতুং এ বাহানে গোতা মেদো আল্লাহ হুকুম বাওয়ালাবানে দেন আল্লাহ ওয়াহী কুরবানি ইনি মুরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক মিহাকু মারবিয়েরুগা এনাগে নেতে দারিয়াকু এনাগে হুরি উখতেকে এব্বাণ্ডে এব্বাফা উখতে ebbandu ebbafa nuwata ebbafa ukte mitanga murada ki ebbandu ebbafa nuwata ebbafa ukte ebbandu uktunge wahaka enu ebbandu akunna uktunge wahaka bayam behingajje mi suratuga kuri kologa bayam behingajje ebbandu mihunge wahaka mitanga murada ki ebbandu ebbafa akunwata uktu nuwata ebbafa uktunwata ah mitanga murada ki inim murun halaka mihaku marwiru ga laysa lahu waladun enage ebbes dariya kunwe walahu ukhtun ena bani ukhte ke ebbandu ebbafa ukhte nuwata ebbafa ukhte ehem bejjia falaha nisfu ma tarak ena du ko fadiya tarika mudalun e anhim mihan enage uktaya deba kula ebba deshe ei warta vegem wa min bar allah kandalo ba fa min bar enage ne dariya ku mammae bappae ne netejjia enage huri ebbandu ebbafa nuwata ebbafa ukhte urjiya ene den jinde ba kulai ta marwa mi ha ge mudalum wa huwa yarithuha illam yakul laha walad den mi ha ku marwi marwi ruge ene ge huri ebbado ebbafa akhe nuwata ebbafa akhe urjiya ehim mi ha ku neng ene ge marwi ru mi ha ku marwi ruga ene ge dariya ku neng ene ge mamma e bappa ennei ene ge huri hama ekani akhe ebbado ebbafa nuwata ebbafa akhe urjiya e anhim mi ha ge huri ha mudale ene li be firin kujaya ebbanda ebbafan wata ebbafa ah e kujaya libena huriha mudale ang himmi hage fa in kana tasnatain falahuma as-sulusan mimma tarak dem miha ko marwi marwi ruga enage tibi ebbanda ebbafan wata ebbafa ekakavre gina uktum ekakavre gina uktum tibe jia emi hunna den jiheni timba kula debaye falaha as-sulusa falahuma as-sulusan mimma tarak e marwi miha ge mudalun timba kula deba ei e huriha emmen shamil wa ekakavre gina vechiya ukhtu marwa miha ge huri enage ne mamma e bappa e adi daryak wasne enage huri ebmando ebbafa en ukhtavre gina ukhtum akhib wasne en ukhtuna vre gina ukhtun tibi hama ekani de nuwata tine nuwata yavre gina tibejjia emi hunna timba kula deba deshe e timba kula deba emi hunna barabara bahalenje evraka wa in kanu ikhwatar rijalan wa nisaan falizzakari mislu hadhil unsayain den e marwi miha enage dariyebbes nei mamma e bappa ennei enage tibi ebbando ebbafa uktunna ahun ahunna uktun masuniko ebbando ebbafa ahunna uktun nuwata ebbafa ahunna uktun mitange jamaavegen nuane ebbafa ahunna uktunna ebbando ebbafa ahunna uktunna hamekan e ebbattare tibi ebbando ebbafa ahunna uktun nuwata ebbafa ahunna uktun mer ebbando ebbafa akunna uktunna ebbafa akunna uktunna jamaavejjia adi hem masalengei mitanga tibi ebbando ebbafa akunna uktun nuwata ebbafa akunna uktun tibejjia den bahanjiheni li zakari mislu hadhil unsayain ei de anhinunna de waru effir hinakad denji akhakad denjiheni de uktunna de waru eba hi deguna deguna denjiheni de uktunna devaru en akhad den jiheni e hama darin tibi mihage an hindarin na firi hindarin tibejje mihage tarika muta hama baha usulun hama mi bahani ei ebbado ebbafan wata ebbafa akhunna uktun tibejje kamuga ejjiya yubayyinullahu lakum an tadillu allah subhanahu wa ta'ala tiyaba mi hunna mi kam bayan ko devwa mi tarika muta bahan jihe goin ei an tadillu tiyaba mi hun furadigen nudiu mattakae tiyaba mi hun mi masalaga magu furadigen nudiu mattakae miwara bodu masale tarika muda bahanje goi miwara das kogge mikam bahanje ni mige nubayen hada fi allah meka uku bay deba ei allah subhanahu wa taala kirti qur'anu ga bayan kurab wa fa wa usulen mi tarika muda bahanje gon ia khilaf wege nuana allah qur'an allah subhanahu wa taala mi tarika muda baha goi ye baya mi hunan mi bayan ko debani ei tie baya mi hun mi masala ga magfura digen nudiu mattakae wallahu bikulli shay'in alim adi allah subhanahu wa ta'ala ai huriha kam muraddan wadigam wa raskalange mi suratul nisa nimuni mi nisa surai ala nisa suratu ge waragina masala tabayan de hingajje ei hukum ba hukum tabayan begem ba surate mi surate ki madani surate madani surate ho allah subhanahu wa ta'ala hukum tabayan kurabi waragina hukum tabayan ve edi ei mi suratu ga den feheni maida surang ive sama madani surate adi allah subhanahu wa ta'ala emme fahum ba wale bi surate ho ge terin surai mi adi mi suratu ga wani kiti qur'anu ge emme fahum mi surata kunu ei baqara suratu ga den ilmeri ge mendu ga ikhtilafe bahar mi suratu ga al yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al islam dina mi ayto nuwata baqara suratu ge wa wattaqu yawman turja'una fihi ila allah ei ayto raji ho ge mbagot ki baqara suratu ge wa wattaqu yawman turja'una fihi ila allah ei emme fahum baawale bunu aayi emme fahum baawale bunu aayi Allah subhanahu wa ta'ala al yawma akmaltu lakum dinakum e aayi baawale bi makkaga baawale bi ei arafa'id duwahuga Allah subhanahu wa ta'ala e aayi baawale bi rasulullah sallallahu alaihi wasallam hajjatul wada'a hajjatul wada'a ega fahum kalifan madina wadaa ga tama fahuga wattaqu yawman turja'una fihi lillahi e aayi baawale buni Ademi surata behe kuda maulumat kole den annarega mere ni saba kur kollani den maaja suran anna hatta ga inshallah fatta den rodamah waani den miha rodamahuga maaja sura fesheni rodamahuga alugon men mi program kuriyag gendani asuruga fahum hama mitanga matiga onnan hama mi usulun alugon men kuriyag gendani ei hama mi de duwahuga baawani tafsiru den kuriyan oi ehen duwasta huga baawani hadis ego tang hama kuriyag genda den tangkol gina wagu tuli ben roda mahu ki mattaka qur'an tafsiru ki mattaka adi hadis ki mattaka tangkol gina wagu tuli ben adi suwal adas tangkol gina wagu tuli ben roda mahu den furatama do roda maha behe wa kole algon men dakka ila adi suwal mu pe prof suwal nugellen bolulen nugellen namaz bes paatile nuan te ma boda ngannya ena namaz du kollung hudda ma boda le yannya nuata dosannya ena namaz du kollung hudda du kolla sa diun ena mas namaz paatile nuan adu du le des nugellen kuri rege kuri suwal ya misalaka ane miha ku faafai kuri faafai ko fe faafai taubaabi tawbaye fane kai fafa kuri anikka senangi tawbabe ven tawbabe ven ehin namaves tawbage sharut ta kuri dege bayan kurebun ehnu tawbage sharut ta huge terege bave timmana sharutu ei ena devana faharan efafa nu kuruma tedueri azmakun azmukurun ego tan azmuko fes kurevida ehin namaves mi gotan ni bavage noane timana alu ves efafa kollane kollane kas tawbawane anikka as kollane kollaha tawbawane egotang ni baba fi ka sharte furi hama enwe Allah tauba e qabule nukuran ba enage niyatu onnan jen den timannan duhaku se faafen nukuran ba egota tedueri azmaku ena azmu kuran jiheni egota tedueri azmaku kuria sadi fahun kurevi dane ama insana ka kurevi dane faafa ekama ku tedueri azmaku kurige azmu nukofi kamu gawanya Allah e tauba e qabule nukuran ba tedueri azmaku azmu kuran jiheni tedueri azmaku kurma fahugas kurevi dane faafa ekamo kenage niyatugo wegennwana timanna adiyus fahum faafa kollaa fanikka tawbaawani ehen owegenne tawbaa enno weven ehen hitugo wegenne tawbaa enno weven eena hama keduweri azmakum azm quran jihen deewna faharat timanna ifaafa enno quran uredumengei furedumeng adi uredumengei uredume besme furedume besme Allah subhanahu wa ta'ala izan unu gamachenge na ay goikki faadu ki ifa faibo Allah ane minisa sotu ke fere kolgalu man bayan koftim Allah e kurawa fani timan Allah ge mi haddu fahana la gosfi miha ebahi timan Allah mi bessevi goi nungo takatima amille baddan goten hada fiya ena magfura dijje Allah subhanahu wa ta'ala ena boduwegen wa azab tayyar kurawa fi muslim shariat islam shariat ek gane hedene adi muslim go megga e gotakan Allah subhanahu wa ta'ala ge ganun go chakan amil da ganun ne hedene bodu fa fa ge ena hadan jene kinetto marwima amarwima ena ge mudalen emi hunakan nuli bena emi hunakan nuli bena ena ge mudale e mudaden ena ge timaage misale kam mi hako horejjiya e muda komme se hen gotakan heda kollen je ni muslimunna ei muslimek ge muda kafara ka wartenwaane ei kafaro e muslim mi hage mammaya bappaya bappa kamu gavias ei rasulullah sma hadis bu qurawa fani de millatu ge de mi hun wartenwaane adi la yarsul muslimul kafir adi kafaru kafarakum muslimek ge wartenwaane ese koi hadis ka no sori hanassukum nassu ge koi masalene adi salaka ayaten ul jalum feri wastan alhamdu surat ul salaka ayaten ul jalum feri wastan masalene alhamdu kiyunu kan dengi ha gafil wa kasnu ana alhamdu dengi ha bodo shak we janu kiye kamad den jagi me misal ka surate kiye ja dengi na bala alhamdu kiye foi kama kiyunu kan adem masen er sam hutta alias masalene nanna mad baatil enwa de kamu ke ha bodo gafilun e irang alukam enno e namadun rabbodo ba uni hegenda sawab anekka faranjiye alum faranjiye namade kuffa sarke namadu ei niyamate kamuga balaya masalene sayi namadu kurumuga tawfiqu ena misalak ni namadu gena tasawwur wi mata ihsas wi tangkole khushu wetteri kama ko namadu kurunu kan ei niyamate tai shakke wesne ni niyamate ngi ena misalak ni namadu kuriruga ehin namata kala balar tangkole khushu wetteri kun ena namadu ena kurai che niyamate namad konni me hamas sayne sayida shukurga sayida kuriyas masalen chaap kurimi ha chaap ko gembe mi ha ena sajurga shamil wa ena sajurga shamil wan e irangalu khamen ena mista ku no for ko di jamaate hinge nahiye ekujjage ha bodu buddhiyan horejjiya sekundiyan horejjiya masale ama hinge daane na anemmi sahabiyen ei umar ibn salama kiya be kale ngi kale fana ko umar fulun hainga haruga jama imam namaz kore sahabi be kalun na ايي كليل فانا ير غروان امي بودد داسكو گن هون نوي ايا باشوگا ايا باشوگا غروان امي بودد داسكو رو وان هون نوي جماعت بسے دے با کڈا کو دین کے فاتو جماعت بس کرے کما کو ایک دین ایک جائے کی ہیو نو با ویس نے ور کج کا وان جی میہار میولے کڈا کو دین نو میہار میولے کڈا کو دین نو ہر دیہ ہر وگن دا ایر وس سما فہتن ایم بری ویلو ما اس کرا جی ما نما تو امی ہم فہتو نما دے سو فائن نو اے فدا کو دین فہتو ei kudina kaadi namaadu ge ahamiyat kame wisne ge নোহানে নোয়া নোয়া এই লাবা কাটটাকার দেবে এবার লাবা কাটটাকার দেবে এবার কোটা কোটা বা কাটটাকার দেবে এবার এই গায়ে গাঁটা কাম মিহে আবার তাং করে মিহে আবার তাং করে ইহা দুরু কুগেন বেশ নোয়ান এই সুতরা নামাজ কুরাং হুন্নাই রুগা সুতরা বাহাট্টান যেহে মিম্বার ওই এই সুতরায় সাজিদে জেহিমা এ না সুতরায় দেমে দুম বা কাটতে দেবে হ্যাঁ বারো এই এম এ দুর্গা বাহাট্টান জি আর এই ফর্দ নামাজ জামাত কোনো নে মুরাদ কি জামাত কে ইমাম মিহা এই হুরিহা মাওমুম কে সুতরা আ সুন্নাত নামাজ তো তাঙ্কল কুরি জেহেদা তাঙ্কল কুরি জেহেদা মার সুন্নাত নামাজ করে এনে কুরি জেহেদা বাস এখনো জেহেন মিসাল কা সাফা কাবলা কা জেহেন সুন্নাত নামাজ কুরি জেহেদা আদেন এই দেন এ হাবড় মাসলে নুন দেন এই কি এই সব কি তাগদে মিহাকু সুতরা বেহটম গাসলু এমে বড় হিকমত কি মিহাকু কুরি কাঁডা দি অনু দিন মাটাকা নামাজ কুরা মিহা আগে দেন ইসাফ কুরি কাঁডা দে মিহাকু নু দানা আম কো তেক ইসাফ দেন এ তাগদে ইহা বড় মাসে নু এন নামে মিতা মে দুগ মিহাকু নামাজ কো কুরা কো গেন নু আনাস সুতরা কানু লে তামিস কি তুমি দুগা এরুং এ মিস কি তুম নামাজ নিমে গেন দামি হনাস কি হাবড় দাগুলে এনা করে মা তিন দাঙে বেজি আবেন্ড ওসে হাম মিউজিক কেঙ্গে এই হাম এবেস মিয়া কান্ন বনে মিউজিক এন নুনে কে মিউজিক এন এই হাম হাম মিউজিক হু মিউজিক গ হু কুমান না নি এবেস তন্দর দন নমি হা এ দিম বেরি মি হা ইয়া কার ইয়া কেন নুয়া হাম এন নামাজ এই পুরবেন পুরবেন মেহার তারাবিহ নামাজ তারাবিহ কিয়া ফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নান্দে ব্যাফে বেস নেই এই দিন তা কোলে ফাহুন দেউনু নামে তারাবিহ এই রহম কিয়ামুল লাইল এই আনক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত কে কুরে তিন রে একালি ফান জামাত কে মুরাদ কে নুন কুরে বি আসাব একালি ইক্তিদাবি একালি ফান আমা এহেন মাসর তাহে কে সে ফদাই কে ফান কুরবানি দামু নামাজ যা আসাব একালি ইক্তিদাই বাড়ায় দেখ এহেম মাস্তর তাকা পরে দিগু কুরাব বায় করে ফারাম লম্বা সবা কি রাম লম্বা হুগে রে তাং ইহিয়া কুরমা কি এই এ দেবী কেম বাকা সুন্নাই কাঙ্গা দেবী কেম বাকা মেঙ্গে রাম লম্বা হুগে রে তাং ইহিয়া কুরুং এহেম মাস্তর তাকা খিলাফ আদি এহেম মাস্তর তাকে মিসাল কে দাম নামাজ নু কুরামি হাস কুরে এ তোমা সাই কুরান জে রাম লম্বা সবা কি রাম লম্বা খাস কোন এ বরে হাদিস ফুলতাং আস আর দেবে গেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কুরাব বাফমানি من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رمضان ما هو قيام الليل ايمان به هر ثوابا اديغن كوفي ميها انك كوريغا كوفا هر يا فاف فوي ديغن دال اي ما رمضان ما خاصا رمضان ما خاصا كما كومي تراويح نماز مي جماعتو غ عشاء نماز غ فهم قراغو تن حمجسري عمر غ فان يكلي فانو خليفه كما adi awakur ge fanu samayen mujassara awakur ge fanu zamanu ge smis takum masjid nawi ge terega ekaku demi huntim mi hun egota kuramun gen diye damnama isha fa hun ebe kalun kuram patta agos gina be kalun wasni da bay be kalun wasni da go sama fatiswan dan bay be kalun ama kuramun gen dewi egota umaru ge fanu egota gina jamaat taken otima e jamaat kan heddevi ubayyu bunu kaab ei ashabe kalun ge terege hunnavi emme bodu kari emme bodu kari ei ashabe kalun ge terege hunnavi ubayyu bunu kaab ubayyu bunu kaab ge fahata rasulullah umaru ge fanu huri ha mi istakun jamaa kurevi e jamaat kan heddevi ekamuk ekali ge fanu besnu kurabba ekali fan dim fahata jehi wadayagen ballawa da fa danna ne mi ki hari veti goten he ekamaku miharu mi namaz kurama mi hunnavure damwar tedwe namaz kurmatta ka mihar ni daasa tibbi mihum ma heo kam bode umar ge fanu idala ehme gen damwar tarami kurun ei emme mulu ituru gen baago taki yen namis baago tahi gina mihun nan nu hele ve den ehme bi mat kuri baaga kolla gen di jatan kul fase ha den tarawi ha ki ei tarawi ho ge maqsadu ge kuran ji ve mehar mi gotam mi kura ayru ge mi bes maqsaden hasil me ha mahus nitta ke tala mi de anek ka eha halu mi ha ka ruku gas mat kon nule tasbih hai bis kiyan nule mi ne ki hine pura ait chak se kam mi ge maqsad mulin holi gen mi dan ane ka kom mere kam al hak muttakas kom mere devan rakot gan ek ka kom me devan rakot ek gul ho allah wa ei duniya ke evstan ek tara is pura gote evstan ek den tan kole de misal ka amma fa ki dos mi ha amma fa ki ale ve tos kom mere kam amma fa ki ale misran halo ego tak kurma pura ma pota rang halo den misalaka imamun tibe entadan kola tin hatar foiddas niyo etin hatar fo nge mi hunna muraja kurumalli be fursoten e etin foik bes kiya nuna galo ekama kama adai fami hirima kuri sure hama alhaq muttakas ko mi agos te dwe mi tarawih go ala ha gosmi alhaq muttakas ege bes maqsadin hasil en go ta kar tarawih namasalene inge wara kanu bala kiye namasalene nu bala kiye namasalene kitan wara ka inge ki hisab ta hon kiye kas masalene aslu tarawih ge murada ki din ko kiye un gurwa gurwanu ge namade ke gurwanu ge namade gurwan di ko kiye un rakwait ta ke di ko kurmen nu murada ki pratham rasulullah sam kurabi es egar rakwai ka defan kurabi rakwait ta ke diu kurumen nun tarawih ga murada ki diu ko guruan kiya walun ei murada ki tarawih ga murada ki ehmu qiyamul layl e kalifa e kuri ga kiyani qiyamul layl wa tahajjudu namaz tahajjudu ehmu tarawih de fa hun devun namaz biya tarawih namaz ei dirakwatun aram kollamun kurati ve mi tarawih mi kiyon tarawih eh tevis ای امام مالک کے زمانے میں امام مالک قربی کر دین عمر کے فان بھی رکھو ایک قربی کما ان حدیث پر ثابت ہے نو دین بے بین روایت کے عشین رکھا بین علم میں بدال منی یعنی راویان اولی فے اتا گاس مراد کی 20 لیلے وہرے قربی کما اے وہرا کو دین ای انکا ای کو تک ثابت ہے نو مہارو کوری کے بے گاؤں تہو گا ایک بار بار کوری e ilmerin e gota deki wadaagen nevi kihine e ilmerin deki wadaagen nevi gota ki mi rasulullah sallallahu alaihi wasallam anuga kiyevi waraka bay mi hunakan nu kiyeve gurwaane ehen kamun gurwaan tankole kurukok kiyavanya rakoy gina kurashe gurwaan kurukok kiyavanya rakoy gina kurashe gurwaan digukok kiyavanya rakoy madu kurashe ibnu hajar widalo fani huriha ilmerin ge amalu tajjama kurada misale ka egota ei bidoy ke bunave kan nei sababa ki podati funna bosil merin koffa hori egota sa ki imam malik madina kore vihirak wai imam malik ge zamanu ge vihirak wai ade makka ge er kore mun dani adi vissa pura gina makka ge kore ve 30 kan ne ge makka ge kore ve eruga eki hisab to ke eki warak kore mun di ei den mi vihirak wa ta ki den te sa ko ngi vituri ale age mi vihirak wa ta ki mi rasulullah sallallahu alaihi wasallam zamanu ge adi ashabe kalunge zamanu ga kurayfen nei vihirakwate ebe kalun nakita idi gukkiwa be kalunge be kalun kurawa furi egar rakwai আয়েশা থেকে ফানা বিদালমানি রমজান মাহকেস আদি রমজান মাস নু মাসরে গবেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত তাকাব্বুর দিগু কুরা বা ফেনে তে দাম নামাজ এহেন কাম হাফেজ ইবনে হাজার বিদাল ফানি হুরিহা মি ইলমে রিং আমাল ফুলত জামা কুরা বা ফা তাং কোলে কুরু কো কিয়া নারা কো দিগু কল্লা দিগিনা কল্লা আকো গিনা কল্লা রে দিগু কো কিয়া নারা কো মাদু কুরা আশ দেম মিসাল কা বিসে বিহি হাম হাম জেসং এই ইলমেরিন দেখে ওডা গন্ন না গতেন নো হাম বিহি হাম জেসং এ নুন বাইর দে রে পুরে এবর গিনা আনে বেরে রে তাকলে মাদুম এই সবাব কি সরি হ নাসেন নিং আস ফাইব বাকি এ গতং হাম জেসং হাম জেসং হাম জেস এগারা বাকি ওয়ারে খান্ড আলান্যা এগারা এ নুন এ কি রে রে কি বারা করে বাকি ওয়ারেং হাম জেস সিমা মি ওয়াগত কি আমিল লফুরুং এ বা এক খান্ড আইলে আমিল লফুরুং আমিল্লা ফরুঙ্গে কাঁটাইলে বাকি বারে কাঁটাড়া আফিয়া সব বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা রেগানুগে নামাজ দে দে কুম পুরা মুন্দা আসে আদি ফাতিস বেদান কামুগে বিরতি বাং হি বেজিয়া ও নাহির কুরা আসে ও নাহির কো এর কো এক কো বিতুরি হামা কো বিতুরি আং হাদা আরে আসে এগো তং হাদিস ফুল কুরা বাফত এ হাদিস এ আম হাদিস ফুল এ হাদিস ফুলুং এ বা দলিল কুরবে দেরা কোয়াতুম কিতাম বারকাবস কুরাই দানে কাম কিতাম বারকাস কুরাই দানে কাম দেম বাকি ওয়ারেং হামাজে সুম্মি তাং কোলগে বা আদে মাসসালে মাসসালে নিকুমে এবা বাকি আদে দেখ কাঁডাইলং 11 ফিয়া 11 ফিয়া বাকি আদে দেখ কাঁডাইলং গ মাসসালে বা আদে কুম্মেরে ইয়াকুম সালাকান ইং আদে দেখ কাঁডাইলং এই বাইং ইলমের মিদালওয়ানি এগে বেটে এবা ইনে মাসসালে এনানু মিসালাক বাইর রে রে সোলা রাকোয়াং আনে বে আশার আনে বে রে রে বিহি আনে বে রে রে সাহোবি সেগতা অরগিনা বেসাড়ি হবেস আরায় বাহারে সাড়ি হবেস রাখবাতু গাদ ভাই জামানটা হোগা একই জামানটা হয়ে কি বার করো ব্যাপরি একই জামানুগে ইলমুয়েরিং এই রে গাড়ুগে নামাজ দে দে কে এ হাদিস ফলগে মাচ্চাব্বি না কো এ হাদিস ফলগে মাচ্চাব্বি না কো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বি এগারা হ্যাঁ আবালে আঙ্কি মানে তারাজ নামাজুগা নত দাম নামাজুগা বালে আঙ্কি এবং হুদ্দা ইমাম মিয়া দেখ ইমাম মিয়া হিতং কিয়াবা এরগে এককং হাতিম বালা হাট্টাং হুরে দান ইলমারে হুদ্দা দেব এককা হুরি হ্যাঁ মেনে নো বাই হিসাব তো হই বাগত কি বারগি না মিহাদি মাফাহাতু গস্তি বে হাতি মিফা আদি ইমাম মিহা লানু দেবে বারগে লানু দেবে হিসাব গতি বে বাই মিহ সাতি মিফা হাট্টাং এই রাঙ্গলেন নো এগতাং ইফা হাট্টাং তিম রাঙ্গলেন নো ইমাম মিহা দি মাগে হুন্না মিহা মিসার কি ইমাম মিয়া হিতং কিয়াবা হাতি মাক কিয়াবা এরগা গুরুয়াং হিদ্দাস মিয়া হাতি মাক কিয়াবা এরগা এ নাং ওলিগেন নুবায় কো কিয়ে বিদানে তিলা দিন মাট্টাকা হাফিজুন নেতিয়া মিহাকান হুরে বিদানে ইমাম মিহা দি মাগা হাতি মই ফাট্টাগে এই এ নাং নুবায় কো কিয়ে জিয়া লা দিন মাট্টাকা এই হাফিজুন নেতে জিয়া এ নাগে ফাতুগ হাফিজুন নেতে জিয়া কুরআন রাখোয় মাদুয়েজিয়ায় মাদুয়েজিয়ালে সেখানে কোরআন রাখোয় আলুন জাহানি করছাই মাসালে মেয়ার এখন খাঁডাইড়ি ফাইং দেখ ইলমেরিং কালি ফান কবাইং আমাল ফুলু তাকা বাল্লা ব্যাফা এহেম বিদালে ফুরি এখন কো এভেস মুলিং দিমালেন নয় মুলি এখন দিমালেন নয় এম বেং ইবন আমি ইমাম শাওকানি বিদালে ফেনেন নাই লা তরগা বিদালে ফেনানি এথানে গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসাইদা জে জে সেবি গো তাজ্জে হুমে মেরাং গালি মিসালাকা মেন দুর নামাজ গ দেরাক কয় করে একাদি ফানাং ইদহ করে উন দেরাক কয় দেখ দের কয় করে বা ফাদি বেরা নিকুমা ডায়গে নাই মিসকি তুম বেরা দেন বাই বেকালং জুলিয়া দাইন কিয়া বেকালেন এতানা নিকুমা ডায়ে দেন নেই খালি গ ফান নামাজ হাঁদান নেতি বাড়া গাতি তো এ নুয়া নামাজ কুরুই তো এর রসুলা কুরে বিমা সারি সারি এ বাদল বিকাম মিহ না হিবে দান এটা এগো তাং হিবি সাকা মাতিং নামাজ কুর করলে বিকাম আদি সুল কুরা মানে তিমান কালি ফান হাঁদ মাফুল বেসমতে আদি নামাজ কুরে বেসনু এ দেং কালি ফান ইসকি তের বাড়া আব কুর গ ফান সিন নে উমর গ ফান সিন নে দেং এ বেকাল না তিবে চকে বি দাল মানুক কেরি বাড়া নু গেমফা দেন একাদি ফান মি হাদিস উল কুরআন ইজুল ইয়াদেন মি গুনা নিতে দেন হে দেন অবকুল ফান বিদাল বি আদে একাদি ফান দেরা পাতে করে দেন একাদি ফান আর দেরা পাতে করে বাফা kursayda korebi etange kalifan salan nu devva korebi e fada haletegga salan nu di kursayda kurun emmerangalo kama ehn namay sei salan difenu korebene kienu salan difes kurene de ko sabit salan difes kureidan nu dies kureidan masen adi ituru ima nu tamad madu ima salan difa kureidane ituru wegen salan nu dies kureidan masalene masalene ngi akwe des masalene ठीक है ओ मेर नमाज थिरे एक बयन नु नेसो को सही दे किस एहन ने केस नु बुने वे नमाज थिरे एम बाय के नमाज तुम बेर बयन ए असलो ए फू बदल मटका कर रे का मैं यार एर रखो इतुर वेजिया एगन आदि इतुर एर रखो तो के सवाब दे वे दे रखो नमाज कन हद दे मुरिया को कोला को शैताना निकमती वे yaro ituru kolli shaytana kurikam etta na handan natta ena dembarangu fadum miri allah e kursayda kurawima e irrakwatu ge maqam allah hadda sunna idrakwatu ge sawab ena deta etanu shaytana dihini kamiti ege tinduahun emme ha tinduah pura abahan nukurma angawa fani den haidduahun kurun den ei emme rangala war haidduahun haidduah pura abah kurun bes eha rangala nu den tinduahun kurai dan kamang e riwayan as ennamaal mehar mihun asle farau ko fori tarawih namade waki namade ke namad gina kuran e bay kuri ge fitta ho ge heri huri ha namad adad nu kurai war gina nandi ba miha ko huri ha namade kuran bejjiya ena fuhi wegan di mes du kolla ha war warange bahar namad gina nan tadi ta masalen den nidalun e rangalo e de medu ani dalu nu nidas kurai wa nun jaas kore yana masale nen ega e bayin il merenge bohore re ngado ekkon he da kora bafa bay ilmi masakkatu ga den baaki onna bagutu kologo namaz us kolla fe bahar ei masale nun nun ida huttakas den dangalu kamen ei hari gadan arame din mattaka nidaluma ki hari gadan arame din mattaka nidalun e rangalu kamen mi har e gotun e bohori en namaz ka baaru nan ta kifa misalaka duha namaz sebe kifa awabin namaz ishraq namaz ekam bayd divahi kurige fetta hoga mihuri kommena mi kommen namada kiye waki namade ke den kiha bodu unda kurani hendunu kuran ewa jetan namade etan namade mi en namade ke ayya emme namada ka deifa wanan tan mi ayya tu emme namada hama e fadan de gando ke realo kama mi onnani deifa qiyamul layl tahajjud tarawih minan ta ki mi hama hama en namada mu namade e hama namu namade දැන් හැමයකනි දේච්චකන් හදාලේ වෙන එච්ච කි විතුරි. යර් විතුරි කියදා නම තමු නමාද. මිසාරක හයිර රකෝ එක්කුරි විතුරි කිය. දමු නමාද සුදු නියන. දමු නමාද සුදු නියන. එකම වකි වෙස් කොල්ලේ දාන. දමු නමාදු ගේ නමුගේ එන මිසාලක හතර රකෝ එක්කොෆා තින් රකෝ විතුරියන් හදාලේ දාන. එරු හයිර රකෝ එවි. මසෙන්නේ. එදෙන මාද එන දෙනියත් එක්ක කුරේ දාන. හැම එන්නියත් එක්ක වෙස් කුරේ දාන. ඒ හැම විතුරි වෙස් කියන දමු නමාද. විතුරි වෙස් කියන දමු නමාද. ඒ තිබ ආදාරි දාන දෙච්චක ඒ සබ කී විතුරු මි කියන්නේ ඔනහිරි වීම ඔනහිරි නොවහා හිඳකු විතුරිය කන්නවා දෙයකුන් දෙහු කුරම මිදන අදි විතුරිය කන්නුවේ ඔනහිරි කොල්ලීම විතුරියවා ඒ මිසාලක කුරින් විතුරි කුර කුරේ හොයි මිහා දෙන් එන අලුන් ඔනහිරි කුරා කොම්මෙහ නුජිහ එන දෙර කොන් දෙර කොතුන් එන මින්වර කුරේ වරකන් එන කොල්ලේ දාන මස්සලෙන්නේ දෙන් විතුරි ආ මස්සලෙන්නේ මස්සලෙන්නේ ඔනහිරි කොල්ලා විතුරියන්නේ එක්ගනේ ෆෝන හිරි කොල්ලස් මස්සලෙන්නේ දැන් හා මිසයක තෙවන්න තහජ්ජුදු නමාද කුරමේ එනියක් ගනේ ෆේන විතුරිය එක්ක කුරියක සම විතුරියගේ සවාබ වෙන දිවිගෙන් දානම එකෙච්ච නුවත විතුරියන්නේ එක්ගනේ ෆේන මිසහිර රකවෙන් නුවරකවයි එගාර රකවෙන් එන කුරි මස්සලෙන්නේ විතුරියන්නේ එක්ගනේ මස්සලෙන්නේ හැම දමු නමාදශයෙන් දියේ එන এ আয় কি কে তাফসীর কল্লা দিবেলা আফাইদা জাআতি সাখা এ আড়ো ফাগগাড়ো আন্নাহিলে এ ভাই তাড়া ফিলি গাড়ো মুরাদ হি কিয়ামত দোস কিয়ামত বাহিদে এ দুয়া হগা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মিহা এনাকে আখাগে কিবা ফিলান দুয়ানে এনা ফিলানে মিহাগে আখাগে কিবা ওয়া উম্মিহি ওয়া আবিহি বাপ্পা মাম্মাই কিবা ফিলানে না ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আদি এনাকে আমি মিহা এনাকে দারিং কিবা এনা ফিলানে কি বেগেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি কমবে মিয়াকে সওয়ানে এনা ইহিম ফরায়েতাকুম মাশগুল কুরআনে খামে কমবে মিয়াকে সওয়ানে এবাহি ইহিম ফরায়েতাকা এনা কান নুইস এনা নুইস না মাম্মা মিহা এনা কিবে কামাকাং এই দানে তিনা দোয়ানে এ নুকুদ দেনে ফিস মিয়াকে ফিস কামে এই কমবে মিয়াকে কইছে দুহ গোয়া নাফসি নাফসি মাগে নাফস মাগে নাফস মাম্মা মিহা এই দানে তা কামাকাং মিসালাকা এ মেঙ্গে কিবে দোয়ানে না ইবিস মিয়াকে আলাইন নুলানে একাকু একা কাবেস আলাইন নুলানে এ দুয়া হুগা একাকু একা কাবেস আলাইন নুলানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস প্রকরণে তিন মাকামে আন্নানে গিয়ামে দহুগা এবস মিয়াকু আনকে কিবাই হান্দুমা বিসমুয়া এবস মিয়া এগতেন এবাগু তাকি এই তিলাফাই বেহেটে বাগু তিলাফাই বেহেটে বাগু একাকু একাকু মাতিমে সান্দমাই ন কোরআন এদিমাং এমে কালি হিঙ্গায়া আমালু তাক কিরে কিরে গেম ফাইতাব্বা হালে বাগু দেবান বাগু ফাইতাব্বা হালে বাগু তো কি কিহিনে সিকুনি তাং হুননানে বাগু আনে বাগত কি সিরাত মাগু হরাস কুরা বাগত এ বাগত গস একা কুস এ সালাম এ বেতো বানা এ ইমা গুন সালাম এ বেজ্জে সালাম আই এ ইমা গুন নাম হে বাকি তাকে দে ফারাত আল্লাহ গে আমরা হারকা কুরা বাকি তাকে এ আলওয়ান বাই মি হুম গায়া বাই মি হুম গায়া আলওয়ান আনে কে ইমা গুন নাম মি ইস্তাকুন না এ মি হুম গে আমাল তাকু গে মিম্বারুম আইয়ে দেই ফানি আলি গে জারিয়া গে মি হুম দা তুর কুরা মুদা বাই আন্দিরি বানে মাকু এমা কিনা রাকা গে মাতিং এ ফা ফালামে এমাকু বরং আন্দিরিওয়ান এমি হাক দেইফাওয়া নূরুং এমি হুম এমাকু হুরাস কোরআন বা এমি হুন বড় নূর বেস সর্বদা বর্গ নূর বা এমি হুন গাস গাস বর্গ নূর বা এমি হুন না ইঙ্গি এগে নিয়াফাতি কোল বর্গ নূর লিবিগে মামি হুম উলেনে আদি বা এমি হুন না বড় কুড়া কুড়া নূর এতি বাই ফার দিল্লেলান বা ফার নিবেনে দিল্লেলা বগত কোরিয়ে হিঙ্গা গান্নান নিবে বগত হুটতেনে এ বড় বীরবেরি বগতেন এ সিরাতমা গুরাস কোরা বগত গিয়ামে দহুগা বীরবেরি মাকাম তাহুতের এম মাকাম এগুতে মাউকে মেদুগ হুন্নামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিফান হাদিস রকরনে তিমান কালিগ ফানুস আয়েশা দুগ ফানুই দালওয়ানি কালিফানু কিয়ামত দহ কালিফানু কে আবি দারিং কে কিবেন হাদমা করব বানান তো দেন নাই তিম মাগা মে গান্নানে ইবলিস মিয়া কো ইবলিস মিয়া গে মাতিং হাদমা নওয়ানি তিমান কালিগ ফানুস ইবলিস আবি কাবালেগ গে মাতিং বেস ইবলিস দার কাবালেগ গে মাতিং বেস হাদমা নওয়ানি এই এবাগুতে কালিফানু নওয়ানি মেদুগা এমাগু মেদুগা এবাগুতো কালিফানু দান্নান রাব্বিস হাল্লিম রাব্বিস হাল্লিম হাদ্দা রাস করে কয় মিস্তাকুন সালাম ইকান দে বান্দে মিস্তাকুন সালাম ইকান দে বান্দে উম্মতি উম্মতি একাই ফানি দাল উন্দা এহেন এমেন নাফসি নাফসি একাই ফানি দাল উম্মতি উম্মতি মানে উম্মত আদি তরে একাই ফান হরি হামদার দি একাম কো একাই ফান গো সুন্নাত পুরা গাস দে মি হুম মি তিবি মি একাই ফান গো সুন্নাত কো কো ফান জা সুন্নাত মালাম আই কোরানি এহেরি একাই ফান এদো হো গো সিদাল উম্মতি উম্মতি এ বিদুয়া বেরিন না বেস কো উম্মতি উম্মতি এ মালায়ক বেকন দন্নমান বিদুয়া বেরিং কালিফা সুন্নাই বদল করলে মি সুন্নাত ফুরসার করে মি ফুরাফি এমি হুম ফেম বন্দায়রো হাওদুগে গাত দায়রোগা মালায়ক বেকন ওয়াহি করলে মানে বড় বায়া কানে ফেম বন্দি দিয়ানু দিন মাটাকা এ কালিফান এবা গুতুবাস বিদাল বন্দান উম্মতি উম্মতি এই তিমান কালিফান উম্মতুগে মিস্তাকুনে উম্মতুগে মিস্তাকুনে এমি দু কুরা বারে ফেম বই মাটাকা এ কালিফানুগে হামদারদি উম্মতুগে মাচ্চা একম মিস্তাকুনে কালিফান দেখেলো বেনুয়ে কালিফান ফুরসার কোরানি মুসলিম মিয়াদু কালিফান সুন্নাত মিয়া কুলে রতি মি জামানা কুলে চেন নুনে ভাই মি রাসূল আগে ওয়াহ কাসমি জামানা কো গানে কেন নুয়ানে এম বুনে ফে বাহার মুসলিম মিয়াদু গ মুসলিম রাসূল আগে ওয়াহ কাসমি মন নামে গার মি জামানা কো দক্কা গেন নুয়ানে এই বিদুয়ায় বিদুয়েন এই তারাবি নামাজ গো ফাহমি এবস্তান কোন ফেননানে আহলে সুন্নাহ এবস হিসাব কোন ফেননানে এ তাদের কোন নিমে গমি কি আইছে কোন সুন্নাহ তা কোন কোন তা কোন সাবিত আইছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা